بسم الله الرحمن الرحيم دايماي পরম দয়ালু আল্লাহর নামে আলিফ লাম মিম আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকীম এইগুলি জ্ঞান গর্ভ কিতাবের আয়াত هدى ورحمة للمحسنين পথ নির্দেশ ও দয়া স্বরূপ সৎকর্ম পরায়ণদের জন্য الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون যারা সালাত কায়েম করে যাকাত দেয় আর তাহারাই আখিরাতে নিশ্চিত বিশ্বাসী أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون تهرأي تهدر প্রতিপালক নির্দেশিত পথে আছে এবং তাহারাই সফল কাম ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين মানুষের মধ্যে কেহ কেউ অজ্ঞাতবশত আল্লাহর পথ হইতে বিচ্ছিত করিবার জন্য অসার বাক্য ক্রয় করিয়া নেয় এবং আল্লাহ প্রদর্শিত পথ লইয়া ঠাট্টা বিদ্রুপ করে উহাদের জন্যই রয়েছে অবমানকর শাস্তি وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّا مُسْتَكْبِرًا كَأَنْ لَمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقَرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ যখন উহার নিকট আমার আয়াত আবৃত্তি করা হয় তখন সে দম্ভ ভরে মুখ ফিরাইয়া নেয় যেন সে ইহা শুনিতে পায় নাই যেন উহার কর্ণ দুইটি বধির অতএব উহাদেরকে মর্মন্তুদ শাস্তির সংবাদ দাও ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য আছে সুখদ কানুন খালিদিনা ফিহা ওয়া'দা আল্লাহি হাক্কা ওয়া হুয়াল আজিজুল হাকীম সেখানে তাহারা স্থায়ী হইবে আল্লাহর প্রতিশ্রুতি সত্য তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় খলাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসি আন তামীদা বিকুম ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বা وأنزلنا من السماء ماء فأنبتنا فيها من كل زوج كريم তিনি আকাশ মণ্ডলী নির্মাণ করিয়াছেন স্তম্ভ ব্যতীত তোমরা ইহা দেখিতেছ তিনি পৃথিবীতে স্থাপন করিয়াছেন পর্বতমালা যাহাতে ইহা তোমাদেরকে লইয়া ঢলিয়া না পড়ে এবং ইহাতে ছড়াইয়া দিয়াছেন সর্বপ্রকার জীবজন্তু এবং আমি আকাশ হইতে বাড়ি বর্ষণ করিয়া ইহাতে উদ্গত করি সর্বপ্রকার কল্যাণকর উদ্ভিদ ইহা আল্লাহর সৃষ্টি তিনি ব্যতীত অন্যেরা কি সৃষ্টি করিয়াছে আমাকে দেখাও সীমা লঙ্ঘনকারীরা তো স্পষ্ট বিভ্রান্তিতে রইয়াছে ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد আমি তো লুকমানকে জ্ঞান দান করিয়াছিলাম এবং বলিয়াছিলাম যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তাহা করে নিজেরই জন্য এবং কেউ অকৃতজ্ঞ হইলে আল্লাহ তো অভাবমুক্ত প্রশংসার وَإِذْ قَالَ لُقْمَانُ لِبْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ شرن کرو جکن لقمان উপদেশ ছলে তার পুত্রকে বলিয়াছিল হে বৎস আল্লাহর কোন শরীক করিও না নিশ্চয়ই শিরক চরম জুলুম وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ আমি তো মানুষকে তাহার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়াছি জননী সন্তানকে কষ্টের পর কষ্ট বরণ করিয়া গর্ভে ধারণ করে এবং তাহার দুধ ছাড়ানো হয় দুই বৎসরে সুতরাং আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও প্রত্যাবর্তন তো আমারই নিকট وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبَهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ তোমার পিতামাতা যদি তোমাকে পীড়াপীড়ি করে আমার সমকক্ষ দাঁড় করাইতে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই তুমি তাহাদের কথা মানিও না তবে পৃথিবীতে তাহাদের সঙ্গে বসবাস করিবে সদ্ভাবে এবং যে বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখী হইয়াছে তাহার পথ অবলম্বন করো অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমারই নিকট এবং তোমরা যাহা করিতে সে বিষয়ে আমি তোমাদেরকে অবহিত করিব ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير হে বৎস ক্ষুদ্র বস্তুটি যদি সরিষার দানা পরিমাণও হয় এবং উহা যদি থাকে শিলা গর্ভে অথবা আকাশে কিংবা মৃত্তিকার নিচে আল্লাহ তাহা উপস্থিত করবেন নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্ম দর্শী সম্মুখ অবগত ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর হে বৎস সালাত কায়েম করিও সৎকর্মের নির্দেশ দিও আর অসৎকর্মে নিষেধ করিও এবং আপদে বিপদে ধৈর্য ধারণ করিও ইহাই তো দৃঢ় সংকল্পের কাজ ওয়ালা তুসাইর খদ্দাক লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞা করিও না এবং পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ করিও না নিশ্চয়ই আল্লাহ কোনো উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না وَقَصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ إِنَّ أَنْكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ তুমি পদক্ষেপ করিও সংযত ভাবে এবং তোমার কণ্ঠস্বর নিচু করিও নিশ্চয়ই স্বরের মধ্যে গর্ধবের স্বরেই সর্বাপেক্ষা অপ্রীতিকর أَلَمْ تَرَوْا أَنَّ اللَّهَ سَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَأَسْبَغَ عَلَيْكُمْ نِعَمَهُ ظَاهِرَةً وَبَاطِنَةً وَمِنَ النَّاسِ مَن يُجَادِلُ فِي اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَلَا هُدًى وَلَا كِتَابٍ مُنِيرٍ তোমরা কি দেখো না আল্লাহ আকাশ মণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন এবং তোমাদের প্রতি তাহার প্রকাশ্য ও অপ্রকাশ্য অনুগ্রহ সম্পূর্ণ করিয়াছেন, মানুষের মধ্যে কেহ কেহ অজ্ঞাতবশত আল্লাহ সম্বন্ধে বিতণ্ডা করে, তাদের না আছে পথ নির্দেশক আর না আছে কোন দীপ্তিমান কিতাব। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ الشَّيْطَانُ يَدْعُوهُمْ إِلَى عَذَابِ السَّعِيرِ وَهَذَرْكَ جَكَنْ بَلَا هَيْ اللَّهَ جَهَا عَبْتِنَّ كُرِيَةٍ تَهَا أُنُشَرَنْ كَرُوا وَهَرَا بَلَي বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যাহাতে পাইয়াছি তাহারই অনুসরণ করিব। শয়তান যদি উহাদেরকে জ্বলন্ত অগ্নির শাস্তির দিকে আহ্বান করে তবুও কি? ওয়ামান ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসফা ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর। যে কেউ আল্লাহর নিকট আত্মসমর্পণ করে এবং সৎকর্ম পরায়ণ হয় সে তো দৃঢ়ভাবে ধারণ করে এক মজবুত হাতল, যাবতীয় কর্মের পরিণাম আল্লাহরই ইখতিয়ারে। ওয়ামান কাফারা ফালা ইয়াহজুনকা কুফরুহু ইলাইনা মারজিউহুম ফানুনাব্বিউহুম বিমা আমিলু ইন্না আল্লাহা আলীমুম বিযাতিস সুদূর। আর কেহ কুফরি করিলে তাহার কুফরি যেন তোমাকে কৃষ্ট না করে, আমারই নিকট উহাদের প্রত্যাবর্তন, অতঃপর আমি উহাদেরকে অবহিত করিব উহারা যাহা করিত, অন্তরে যাহা রইয়াছে সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত। নুমাত্তিউহুম কালিলান সুম্মা নাদদরুহুম ইলা আযাবিন গালীয়। আমি উহাদেরকে জীবন উপকরণ ভোগ করিতে দিব স্বল্পকালের জন্য, অতঃপর উহাদেরকে কঠিন শাস্তি ভোগ করিতে বাধ্য করিব। ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ কুলিল হামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন। তুমি যদি উহাদেরকে জিজ্ঞাসা করো আকাশ মণ্ডলী ও পৃথিবী কে সৃষ্টি করিয়াছেন, উহারা নিশ্চয়ই বলিবে আল্লাহ, বল সকল প্রশংসা আল্লাহরই, কিন্তু উহাদের অধিকাংশই জানে না। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাল্লাহা হুয়াল গনিউল হামিদ। আকাশ মণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে তাহা আল্লাহরই, আল্লাহ তিনি তো অভাব মুক্ত প্রশংসার্হ। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। পৃথিবীর সমস্ত বৃক্ষ যদি কলম হয় আর সমুদ্র হয় কালি এবং ইহার সঙ্গে আরো সাত সমুদ্র যুক্ত হয়, তবুও আল্লাহর বাণী নিঃশেষ হইবে না, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। তোমাদের সকলের সৃষ্টি ও পুনরুত্থান একটি প্রাণীর সৃষ্টি ও পুনরুত্থানের এই অনুরূপ, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সম্যক দ্রষ্টা। আলম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইলি ওয়া সাখখারা আশ-শামসা ওয়াল-কমারা কুল্লুন ইয়াজরি ইলা আজালিন মুসাম্মা ওয়া আন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর। তুমি কি দেখো না আল্লাহ রাত্রিকে দিবসে এবং দিবসকে রাত্রিতে পরিণত করেন, তিনি চন্দ্র সূর্যকে করিয়াছেন নিয়মাধীন, প্রত্যেকটি বিচরণ করে নির্দিষ্ট কাল পর্যন্ত, তোমরা যাহা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত। ذَلِكَ بِأَنَّ اللَّهَ هُوَ الْحَقُّ وَأَنَّ مَا يَدْعُونَ مِن دونه الباطل وأن الله هو العلي الكبير এইগুলি প্রমাণ যে আল্লাহই সত্য এবং উহারা তাহার পরিবর্তে যাহাকে ডাকে তাহা মিথ্যা আল্লাহ তিনি তো সমুচ্চ মহান أَلَمْ تَرَ أَنَّ الْفُلْكَ تَجْرِي فِي الْبَحْرِ بِنِعْمَةِ اللَّهِ لِيُرِيَكُمْ مِنْ آيَاتِهِ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِكُلِّ صَبَّارٍ شَكُورٍ তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহর অনুগ্রহে নৌযানগুলি সমুদ্রে বিচরণ করে যদ্বারা তিনি তোমাদেরকে তাহার নিদর্শনাবলীর কিছু প্রদর্শন করেন ইহাতে অবশ্যই নিদর্শন রয়েছে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُم إِلَى الْبَرِّ فَمِنْهُم مُّقْتَصِدٌ وَمَا يَجْحَدُ بِآيَاتِنَا إِلَّا كُلُّ خَتَّارٍ كَفُورٍ যখন তরঙ্গ উহাদেরকে আচ্ছন্ন করে মেঘচ্ছায়ার মতো তখন উহারা আল্লাহকে ডাকে তাহার আনুগত্য বিশুদ্ধ চিত্ত হইয়া কিন্তু যখন তিনি উহাদেরকে উদ্ধার করিয়া স্থলে পৌঁছান তখন উহাদের কেহ কেহ সরল পথে থাকে কেবল বিশ্বাসঘাতক অকৃতজ্ঞ ব্যক্তি আমার নির্দেশনাবলী অস্বীকার করে ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়া'দা আল্লাহি হক ফালা তাগুররান إنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور هي মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো সেই দিনে যখন পিতা সন্তানের কোনো উপকারে আসিবে না সন্তানও কোনো উপকারে আসিবে না তাহার পিতার আল্লাহর প্রতিশ্রুতি সত্য সুতরাং পার্থিব জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে এবং সেই প্রবঞ্চক যেন তোমাদেরকে কিছুতেই আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করে وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহর নিকট রহিয়াছে তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন যাহা জরায়ুতে আছে কেহ জানে না আগামী কল্য সে কি অর্জন করিবে এবং কেহ জানে না কোন স্থানে তাহার মৃত্যু ঘটিবে নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ সর্ববিষয়ে অবহিত